الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فيا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قلتوا شبت أهلب تمرا এলম অর্জনের ফজিলত আর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে এলম হাদিস, এলমের সাবেরি শোনা, তার প্রচার, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করা, এর ভয়াবহতা, এমনিভাবে আলেম ওলামাদের ইজ্জত আর ইলম অর্জন করবে মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ইলম অর্জন করে তা প্রচার, আর ইলম অর্জন করে ইলম গোপন করার ভয়াবহতা ইত্যাদি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে ইলমে হাদিস বা হাদিস শোনা, আর যারা ইলম প্রচার করেন তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নাদ্দারাল্লাহু ইমরাআন سمع منا شيئا فبلغه كما سمعه فرب مبلغ أوعى من سامع رواه أبو داود والترمذي قال الألباني رحمه الله حسن صحيح ওই ব্যক্তির চেহারা আল্লাহ সুন্দর করুন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুন্দর করুন, তার নিয়ামত আরো বাড়িয়ে দিন, তার চেহারা উজ্জ্বল করুন। যে ব্যক্তি আমার পক্ষ থেকে কিছু শুনল, তারপরে যা শুনল তা পরিপূর্ণরূপে ওইভাবেই প্রচার করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস শুনল আর তা যেভাবে শুনেছে ওইভাবে প্রচার করল, আল্লাহ যেন তার চেহারা উজ্জ্বল করেন, আল্লাহ যেন তার ইজ্জত বাড়িয়ে দেন, আল্লাহ যেন তার নিয়ামত তার প্রতি আরো বাড়িয়ে দেন। এই হচ্ছে নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে যেসব আহাদিস সহিহ শুনবেন আপনারা তা প্রচার করবেন? যদি প্রচার করেন তাহলে আপনারা এই দোয়া পেয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তারপর বলছেন ফারুদ মুবাল্লাগিন আও আলিম সামা, হয়তো যিনি শুনেছেন, যিনি হাদিসটি শুনলেন তিনি আরেকজনের কাছে পৌঁছালেন, যিনি তার থেকে শুনলেন তিনি হয়তো হাদিসকে বুঝার বা হাদিসকে তিনি হয়তো শ্রোতাটিকে আরো বেশি করে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে তোমরা যা শুনো তা প্রচার করো, আল্লাহ তোমার চেহারা উজ্জ্বল করবে, আল্লাহ তার নিয়ামত তোমার প্রতি আরো বাড়িয়ে দিবে, আল্লাহ তোমার গোটা জীবন, তোমার গোটা দেহটা সুসজ্জিত করবে। কোন দিন হবে? এটা কেয়ামতের দিন। আর এর কিছু নমুনা আমরা দুনিয়াতেই পেয়ে যাই, বলি আলহামদুলিল্লাহ। তাই আমরা সেই হাদিস শুনব আর প্রচার করব, বসে থাকবেন না, লজ্জা করতে নেই। কিন্তু হাদিস শুনবেন, যেভাবে শুনেছেন ওইভাবে প্রচার করতে হবে, নিজের পক্ষ থেকে বাড়ালেও হবে না। এমনি ভাবে এমন মজলিসেও যাবেন না যারা মিথ্যা হাদিস বর্ণনা করে, জাইদ জাল হাদিস বর্ণনা করে, ওইসব মজলিসে কোথাও যাইস না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপর মিথ্যা আরোপ করল, মিথ্যা কথার সম্বন্ধ করল স্বেচ্ছায়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এই হাদিসটি বুখারী মুসলিম মুতাওয়াত্তির সূত্র দ্বারা এই হাদিসটি প্রমাণিত। তাই আমি হাদিস শুনবো এমন জায়গায় যাব যেখানে গেলে সহি হাদিস শুনতে পাই, আর যেখানে গেলে মিথ্যা হাদিস হয়, মিথ্যা হাদিস বর্ণনা করে বর্ণনাকারী অথবা বক্তা ওয়াইজ আমাকে আগেভাগেই যাচাই করতে হবে কে হক হাদিস বলে, সহি হাদিস বলে আর কে মিথ্যা হাদিস বলে। যেসব হাদিসে, যেসব মজলিসে মিথ্যা হাদিস বর্ণনা করা হয়, ওইসব মজলিসে আমরা যাব না, আর এগুলি আমরা শুনব না। যদি সে যেসব মিথ্যা হাদিস বলে ওগুলো যদি আমি শুনি, তাহলে আমার মনে আস্তে আস্তে করে এইসব মিথ্যা হাদিসের ইলিম বসবে আর এর প্রতি বিশ্বাস জন্মে যাবে। এজন্য যারা মিথ্যা হাদিস বলে বলে বেড়ান, বড় বড় মজলিস হলে হবে না, বড় বড় সম্মেলন হলে হবে না, বড় বড় কনফারেন্স হলে হবে না, বড় বড় ইজতেমা হলে হবে না। যদি ওইসব ইজতেমায়, ওইসব সম্মেলনে, ওইসব বৈঠকে, ওইসব মজলিসে, ওইসব জলসায় মিথ্যা হাদিস বলা হয়, তাহলে আমি এইসব মজলিসে আমি যাব না। কি বলেন? ইনশাআল্লাহ বলবেন না? দশজন যেদিকে আমিও সেদিকে, এটা হবে? وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّكَ عَن سَبِيلِ اللَّهِ, পৃথিবীতে যারা আছে তাদের বেশিরভাগ মানুষের কথা যদি আপনি মানেন, তাহলে ওরা সবাই আপনাকে বিপদগামী করে ছাড়বে। রব্বুল আলামিন বলছেন এই আয়াতে, বেশিরভাগ মানুষ হচ্ছে গলত। وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُشْرِكُونَ, বেশিরভাগ মানুষ হচ্ছে মুশরিক। তাই আপনি যখন ধর্ণা দিবেন, বেশিরভাগ মানুষ যে পথে আছে সে পথে আমি চলবো, তার মানে আপনি মুশরিকদেরকে ভালোবাসছেন, তার মানে আপনি বেদাতীদেরকে ভালোবাসছেন, তার মানে আপনি যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী, তাদেরকে আপনি ভালোবাসছেন, আপনি ভালোবাসবেন ভালো লোককে। ভালো লোক সম্পর্কে রব্বুল আলামিন বলেন, কালিলু মিন ইবাদিয়ে শাকুর, আমার শুকুরগুজার বান্দা কম। তাহলে আমরা যেসব লোকজন ভালো ওদের সংখ্যা কম হলেও আমরা ওদের সাথে থাকবো, যারা অসৎ ওদের সংখ্যা বেশি হলেও আমরা ওদের সাথে থাকবো না। বলুন ইনশাআল্লাহ। এই একটি অধ্যায় হাফিজ আল মুন্দি রহিমাহুল্লাহ দুই রকমের হাদিস পেশ করলেন। একটা বললেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যেসব হাদিস আছে তারা শুনে আর ওপর পর্যন্ত পৌঁছায়, তাদের চেহারা যেন আল্লাহ উজ্জ্বল করে, তাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দিই, এর বারো শুদ্ধের অর্থ একটা হয়ে জন্য এরকম বললাম। এর সাথে সাথে উল্লেখ করেছেন আমার খবরদার মিথ্যা হাদিস শুনতেও নাই, বর্ণনা করতেও নাই। সামনে এই হাদিসে আরেক রকম ফর্ম। وعن المغيرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن كذبا علي ليس ككذب على أحد فمن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار مغيرة بلن أمي الله رسول صلى الله عليه وسلم كي قلت شريتي تيني بلشن أما أكبر من تارب قراء أنكنا ما نشير أكبر من تارب قراء نتنوائي অতএব যে কেউ আমার উপর স্বেচ্ছায় মিথ্যা আরোপ করবে সে যেন তার ঠিকানা জাহান্নামের আগুনে বানায়। অনেকে বলে কি সুবিরা কথিত পীর ফকিররা দরবেশরা যাইফ হাদিস বলা যায় বা জাল হাদিস বলা যায়, যদি হাদিস উৎসাহ উদ্দীপক হয়। জাল হাদিস বলা যায় যদি মানুষকে উৎসাহ করে তুলে ইবাদতের জন্য, তাহলে এরকম করা যায়। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান যে কোনো রকমের মিথ্যা আরোপ যদি নবীর দিকে করে, যে করবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। আর তারা বলে না, ইবাদতের ক্ষেত্রে যদি আমি উৎসাহ ব্যঞ্জক কিছু বানাই, মিথ্যা আরোপ করি, তাহলে এটা না যায় না। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? যদি তুমি এরকম হও তাহলে নবীর তরিকা ছাড়া নামাজ পড়ো, নামাজ হবে? যদি আপনি জোহরের নামাজ চার রাকাতের পরিবর্তে দশ রাকাত পড়েন, হবে? যদি ফজরের নামাজ দুই রাকাতের জায়গায় বিশ রাকাত পড়েন, হবে? মাগরিবের নামাজ তিন রেখাতের পরিবর্তে একুশ রেখাত পড়েন, হবে? জোহরের নামাজ চার রেখাতের পরে চল্লিশ রেখাত পড়েন, হবে? আসরের নামাজ চার রেখাতের পরিবর্তে একশো রেখাত পড়েন, হবে? কেন হবে না? যেহেতু ওগুলি নবীর তরিকা না, তাই না? যেহেতু এইসব নবীর তরিকা নয়, এজন্য ইবাদত বেশি করলে হচ্ছে না। তাই ইবাদত করবেন অবশ্য অবশ্যই নবীর তরিকায় হতে হবে। আর আমাদের নবীকে সর্বশেষ নবী, খাতিমুন নবিয়্যিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যখন ঈমান এনেছি, বুঝে শুনে ঈমান এনেছি, আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে আমাদের কোন নবী? আমাদের নবী অনেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যার বিধান আমরা পালন করে চলছি তিনি হচ্ছেন আমাদের নবী, শেষ নবী। এখন যদি মূসা আলাইহিস সালাম আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই মুহূর্তে যদি মূসাও তোমাদের কাছে আসেন আর তোমরা আমার পথ পরিত্যাগ করে মুসার পথ গ্রহণ করো, তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালাম এখন আসবেন নাকি? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভয়াবহতা দেখাবার জন্য বলেছেন। তাহলে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন আত-তারগীব ফি ইকরামিল উলামা ওয়া ইজলালিহিম ওয়া তাওকীরিহিম والترهيب من اطاعتهم وعدم المبالاه بهم আলেমদের সম্মান করতে হবে, তাদের ইজ্জত দিতে হবে। মানে আলেম যদি আলেম হয়, কোরআন সুন্নাহর অনুসারী যদি আলেম হয়, তার ইজ্জত দিতে হয়। আর যদি বেদাতি আলেম হয় তাহলে ইজ্জত দিতে হয় না। এটা আবার আরেকটা অধ্যায় বুঝতে হবে ভালো করে। কিন্তু এখন কি করবেন? বাহ্যত আচার আচরণ সেটা ভিন্ন কথা, হিকমত অবলম্বন করে আরেক ব্যাপার। যদি আমি তার সাথে ভালো ব্যবহার না করি তাহলে এখানে থাকতেই পারবো না, সেটা আরেক ব্যাপার। আর না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর ফরমান বেশি সত্য না আমার ফরমান বেশি সত্য, নবীর ফরমান বেশি সত্য না আপনার ফরমান বেশি সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিব বিদআতিন ফাকাদ আআনা আলা হারমিল ইসলাম, যদি কোন ব্যক্তি বেদাতির প্রতি সম্মান করে তাহলে সে ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করবে। তাই বুঝা গেল এই যে আলিম, এই আমল আলিম হবে প্রকৃত সুন্নি, যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা সহি হাদিসের উপর চলেন, যারা জাল হাদিস মানে না, দঈফ হাদিস মানে না, যারা সহি হাদিসের উপর চলে, কোরআন এবং সহি সুন্নাহর উপর চলে, আর লোকজনকে এর প্রতি এর উপর চলার জন্য আহ্বান করে, এদের কোথায় এখানে বলা হয়েছে আলিমদের প্রতি সম্মান প্রদর্শন করো? এক্ষেত্রে দেখুন হাদিস বুখারী শরীফে এসছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কাতলা উহুদ ইয়ানি ফিল কবর থুম্মা ইয়াকুল আইয়ুহুমা আকসারু আখযান লিল কুরআন ফাইদা উশীরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছেন, আপনারা জানেন না কতজন শহীদ হয়েছেন? 70 জন। ওই উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরের টুকরা, তার আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা শহীদদের নেতা হামজা বিন আব্দুল মুত্তালিব ছিলেন রাদিয়াল্লাহু আনহু। ওই উহুদের যুদ্ধে শহীদ যেসব সাহাবা শহীদ হয়েছিলেন, এদেরকে যখন কবর রাখা হতো, দুইজনকে এক কবর রাখা হতো, কানা ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কাতলা, দুই শহীদকে এক কবর রাখা হতো। তখন বলতেন, আইয়ুহুমা আকসারু আফযান লিল কুরআন, এই দুইজনের মধ্যে কে বেশি কুরআন জানতো? পরে যখন বলা হতো ইনি বেশি কোরআন জানতেন, তো যিনি কোরআন বেশি জানতেন তাকে লাহদে কবরে আগে রাখতেন। এই হচ্ছে একটা দলিল কোরআন হিফজ করা, ইলম বেশি জানা। আমি আপনাদেরকে বলি, আপনারা কোরআন যে যতটুকু পারেন সাধ্যমতো কোরআন শিক্ষা করবেন, কোরআন হিফজ করার চেষ্টা করবেন, না বলবেন আমার বয়স শেষ হয়ে গেছে আর করার প্রয়োজন নাই, না বলবেন মৌত পর্যন্ত আমি শিখবো, কোরআন শিখবো, কোরআন মুখস্থ করার চেষ্টা করব, কোরআন এর অনুবাদ শিখার চেষ্টা করব। যদি আপনি এরকম হন তাহলে আপনি ইমামতিত্ব থাকবেন আগে, নেতৃত্ব থাকবেন আগে, কবরে যদি এরকম হয় তাহলে কবরে আপনাকে রাখা হবে আগে, যদি আপনি কাল কিয়ামতের দিন উঠেন তখন আপনি হাফিজুল কোরআন হিসেবে থাকবেন আগে। আপনি যদি হাফিজুল কোরআন হন, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লি সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি হে ব্যক্তি, হে আল্লাহর বান্দা, সাহিবুল কোরআন, কোরআনের সাথী, তুমি কোরআন পড়ো আর উপরে ছড়ো, কারণ তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে ওই জায়গায় হবে তোমার শেষ ঠিকানা। একটা মানুষ যদি সম্পূর্ণ কোরআনের হাফিজ হয় তাহলে যে অবস্থায় যেখানে গিয়ে তার আয়াত পড়া শেষ হবে ওই স্তরে হবে সে, আর যিনি 15 হাফিজ ওই হিসাবে তার স্তর হবে, যিনি 10 হাফিজ ওই হিসাবে তার স্তর হবে, যিনি 5 হাফিজ তার ওই হিসাবে তার স্তর হবে, যিনি 1 হাফিজ তার ওই হিসাবে তার স্তর হবে, যিনি 10 সুরার হাফিজ তার ওই হিসাবে তার স্তর হবে, যিনি 1 সুরার হাফিজ তার ওই হিসাবে স্তর হবে। তাহলে আমরা কি আমরা পিছনে থাকতে চাই না আরো অগ্রসর হতে চাই? ইনশাআল্লাহ আমার ভাইরা আপনাদেরকে বলি, আপনারা সবাই কোরআন শিখার জন্য অগ্রসর হও, কোরআনের দর্শগুলিতে অংশগ্রহণ করার চেষ্টা করুন। কে কে করবেন হাত তুলেন সবাই? আমার কথা বললেন না, ইনশাআল্লাহ মন থেকে বলেছেন। আপনারা সবাই ইনশাআল্লাহ কোরআন শিখার জন্য অগ্রসর। তাহলে আরো শুনুন হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহ আও মিন জালালিল্লাহ ইকরাম দি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গাফ গালি ফি والجافي عنه وإكرار السلطان المقصد. رواه أبو داود. حسن أبو الألباني رحمه الله. الله رسول صلى الله عليه وسلم بلن আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, আল্লাহর প্রতি ইজ্জত দেখাবার অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষ বয়োবৃদ্ধ মুসলিমের প্রতি সম্মান প্রদর্শন করবে, বয়স্ক মুসলিম। অনেকে ছোট বড় ভেদাভেদ বুঝে না, আপনার থেকে যে বড় তার সাথে কথা বলতে এরকম কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে না। এমন তো এরকম হয়েছে উস্তাদকে উস্তাদ মারে না, ভার্সিটিগুলিতে কোন কোন সময় তো এরকম হয়, এমনকি দুঃখের ব্যাপার মাঝে মধ্যে মাদ্রাসাগুলিতে হয় শুনেছি, উস্তাদকে ডেস্ক তুলে মারে, আপনারা শুনেছেন? এটা কিরকম কোন পর্যায়ে আমরা পৌঁছেছি? বেয়াদবের মতো কোথাও হবে উস্তাদের সাথে? আদব কায়দা স্বীকার করতে হবে, বেয়াদবি করলে হবে না। এখানে দেখো হাদিস, বয়স্ক মুসলিমের প্রতি ইকরাম করা, ইকরাম করে ইজ্জত দেখানো, আল্লাহর প্রতি ইজ্জত দেখার অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ। অন্য আরো রেওয়ায়েত আপনারা শুনবেন তেলে পড়ে, এই হাদিসের আরেকটা অংশ, وحامل القران غير الغالي فيه ولا الجافي عنه. আর কার প্রতি সম্মান প্রদর্শন করবেন? হামিলুল কোরআনের প্রতি, হাফিজুল কোরআনের প্রতি। যে হাফিজুল কোরআন কোরআনের বিধান পালন করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে না, ওয়া আল জাফি আনহু তার থেকে দূরে থাকে না, এটা সত্য। তাই বেদাতি জানেন না, হাফিজ কোরআন যদি বেদাতি হয়, যেহেতু সে ভুল করছে কোরআনের বিধান পালনে, সে ত্রুটি করছে, এই অবস্থায় তার প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি না, হিকমত অবলম্বন করে তাকে হকের দাওয়াত দিবে। তাই আমি যেসব হাফিজুল কোরআন রয়েছেন, যেসব আলিম বিল কিতাব ও সুন্নাহ রয়েছেন, তাদের সবাইকে আহ্বান করছি, আপনারা সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর উপর চলার চেষ্টা করুন, কোরআন সুন্নাহকে মানুন, তাহলে আপনাদের ইজ্জত বেড়ে যাবে। ইন্না মিন জালালিল্লাহি ইকরাম হামিলুল কোরআন গায়রুল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু, এর অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের জ্ঞান অর্জন করে আর তার উপর আমল করে, আল্লাহ এদের অন্তর্ভুক্ত। আর আরেকজন হচ্ছেন ইকরাম আদিসুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ বাদশাহ, তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। বাদশাহ যদি এরকম হয়, প্রেসিডেন্ট যদি এরকম হয়, প্রধানমন্ত্রী যদি এরকম হয়, আর সে যদি না হোক হয়, তাহলে তো এরকম সম্মান পাওয়ার উপযোগী সে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা। হাদিসটি হাসান পর্যায়ে। আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে আমাদের বড়দের প্রতি সম্মান করে না, ছোটকে আদর করে না, আর আলিমকে জেনে, আলিমের হক জেনে তার প্রতি সম্মান প্রদর্শন করে না। কিন্তু আগে আমি বলেছি আলিম কোন পর্যায়ে হবে, বুঝলেন? তাই বড়কে সম্মান করা এটা কার নির্দেশ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটকে আদর করা এটা হচ্ছে নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলিমদের প্রতি সম্মান প্রদর্শন করা এটা কার নির্দেশ? নবীর নির্দেশ। আল্লাহ আমাদেরকে এইসব কাজ করার তৌফিক দান করুন, আমীন। আন আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু হাদীসান মুনযু যামানিন ইযা কুনতা ফী ক্বাউমিন ইশরীনা রাজুলান আও আকাল্লা আও আকসার فتصفحت وجوههم فلم تر فيهم رجلا يهاب في الله عز وجل فاعلم أن الأمر قد رح. আব্দুল্লাহ বিন মুসুব বলেন, আমি অনেকদিন যাবৎ একটা হাদিস শুনেছি। ওই হাদিস কি? তুমি যদি কোন গোষ্ঠীর সাথে থাকো, কিছু সংখ্যক মানুষের সাথে থাকো, ওরা হয়তো 20 জন বা কম বা বেশি, কিন্তু আপনি দেখছেন এদের মধ্যে এক ব্যক্তি, কোন ব্যক্তি এমন নাই যাদেরকে দেখে আল্লাহর ভয় সৃষ্টি হয় না, অথবা যাকে দেখে, তাহলে মনে করো ইসলাম মানার বিধানটা শিথিল হয়ে আসছে। ইসলামের গুরুত্ব, দীনের গুরুত্ব শিথিল হয়ে গেছে। যদি 20 জন মানুষ পাওয়া যায় এখানে এক জায়গায়, তার কম অথবা 20 জন, একজন মানুষ এমন নাই যাকে দেখে মানুষ আল্লাহর বিধান স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ স্মরণ করে। আচ্ছা, বর্তমানে এটা আছে কিনা? কোন কোন জায়গায় যাবেন, মুসলমান, শত শত মুসলমান, সবাই নির্বুদ্ধ, সবাই অজ্ঞ, সবাই নিরক্ষ, অর্থাৎ কোরআন সুন্নাহর ক্ষেত্রে সবাই হাতে হাতে তালি বাজাচ্ছে, সবাই আল্লাহর নাফরমানি করছে, অথচ মুসলমান, সবাই টিভি দেখছে, সবাই না হয় পাতা খেলছে, আর নয় ডিশ দেখছে, আর নয় এমনি বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি, আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার দিনগত রাত, জুম্মার রাত্রিতে অহেতুক সময় না কাটিয়ে আমরা এই দিনই দরসগাহে এসে সময় কাটাচ্ছি। এটা একটা আল্লাহ অনেক বড় ফজল আর অনুগ্রহ আমাদের উপর। রব্বুল আলমিন এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আমাদেরকে এই জায়গায় এসে কোরআন সুন্নার আলোচনা শোনার আর করার তৌফিক দিয়েছেন, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া বেশি বেশি করলেন, আল্লাহর নিয়ামত আপনার প্রতি আল্লাহ পাক আরো বাড়িয়ে দিলেন। এই হাদিসটি তিনি এখানে কেন উল্লেখ করলেন বুঝাচ্ছেন, যদি কোন আলিম এরকম না থাকে, কারণ আলিম যদি না থাকে তাহলে কে তাদেরকে এইসব জনগণকে হকের পথে আহ্বান করবে? তাই আলিম নাই, সবাই হচ্ছে মূর্খের রাজত্ব চলছে। এই অবস্থায় আল্লাহর দিনের উপর তারা চলছে না, গান বাদ্যযন্ত্রে লিপ্ত, আর না হয় বিপদের মজলিস। তো বলছেন যদি এরকম হয় তাহলে আন্নাল আমরা কদ রাক্কা, মানে দিনী বিধান পাতলা হয়ে গেছে, ইসলামের হুকুম হকাম পাতলা হয়ে গেছে। তুমি মনে করো আজ আমরা দেখতে পাচ্ছি ফজরের নামাজে মসজিদগুলো খালি থাকে, মার্কেটের মসজিদ মাগরিবের সময় এশার সময় প্রায় ফুল থাকে, আর ফজরের নামাজে কয়েকজন মানুষ মিলে নামাজ আদায় করে। কারণটা কি? ইমান হয়ে গেছে দুর্বল। আপনারা যারা এখানে এসছেন, আপনারা সবাই যদি মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েন তাহলে মসজিদে লোকজনের সংখ্যা আরো বেড়ে যাবে, পড়বে কিনা? তাহলে আমি আপনাদেরকে একে তো আমি জিজ্ঞেস করি, আপনারা ফজরের নামাজ মসজিদে পড়বেন? পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন? সবাই ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও। এবারে আমরা ইলিম অর্জন করব একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ইলিম অর্জন করব বড়ত্বের জন্য না। যদি একটু জানি তাহলে আরেকজনের সাথে ধাক্কা দেখি করতে পারবো? হ্যাঁ, এই উদ্দেশ্যে যদি করো তাহলে কি হবে? দেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি তাআলা لا يتعلمه إلا أن يصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. رواه أبو داود وابن ماجه وابن حبان في صحيحه والحاكم، وقال صحيح على شرط البخاري ومسلم. الألباني رحمه الله قال صحيح لغيره. أبو هريرة বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এমন ইলম অর্জন করে যে ইলম সাধারণত অর্জন করা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এই ইলম যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে করে তাহলে সে কিয়ামতের দিন জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। আমি আমার কথা বলছি, আপনারা যারা এখানে আসছেন আমরা সবাই যেন আমাদের নিয়ত খারিজ করি, দুনিয়ার উদ্দেশ্যের জন্য না আসি। যারা হজে যাবেন যদি উদ্দেশ্য হয় শুধু হজ অর্থাৎ পয়সা থেকে বাঁচা, তাহলে এটা কি হলো, দুনিয়া হয়ে গেছে। তাই আপনারা হজে যাবেন আল্লাহ তৌফিক দিলে নিয়ত করে নিন খালিস, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এই দরসগাহে আসব, সালাত সুন্নাত তরিকায় শিখব, আজকা জিকির আজকার সুন্নাত তরিকায় শিখব, হজ সুন্নাত তরিকায় করব, পালন করব ইনশা আল্লাহ, যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধান মোতাবেক পালন করব, সিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধান মোতাবেক পালন করব, এইসব বিধান আমাকে শিখতে হবে, যদি না শিখি তাহলে পালন করব কিরকম, আর এইসব বিধান শিখবো একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। এরকম যদি হয় তাহলে আপনি কালকে আমাদের দিন ইনশা আল্লাহ জান্নাতের আগের কাতারে থাকবেন। আর এই উদ্দেশ্য না হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের বাতাস পর্যন্ত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাফিজ মন্দি রহিমাহুল্লাহ আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, এর মধ্যে থেকে একটা হাদিস পেশ করছি। বলছেন ওয়ারুয়া আন কাব ইবনে মালিক قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طلب العلم ليجاري به العلماء او ليماري به السفهاء ويصرف به وجوه الناس اليه ادخله الله النار, رواه الترمذي। شيخ ناصر الدين الباني বলছেন صحيح غيره। কাব ইবনে মালিক رضي الله عنه বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে আলিমদের সাথে গৌরব করার জন্য, ফখর করার জন্য, মুনাজারা করার জন্য, তর্ক করার জন্য, আও ইউমারিয়া বিহি সুফাহা, কিংবা যারা নির্বুদ্ধ যারা অজ্ঞ অনভিজ্ঞ তাদের সাথে ঝগড়া করার জন্য, কিংবা মানুষের চেহারা তার দিকে আকৃষ্ট করার জন্য, তাহলে আদখালাহুল্লাহু না, তাহলে রব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দাখিল করবে। ইলি মঞ্জুর করে গেল আলিমদের সাথে টক্কর করার জন্য, আর আরেকজন ইলি মঞ্জুর করে মূর্খদের সাথে বড়াই, তুই তো কিছুই জানিস না, আমি কত শিখেছি তাই নাকি, একমাত্র লিমা ছিল্লা। আর আরেকজন যদি ইলিম না শিখি বক্তব্য রাখতে পারবো না, মানুষের মন আমার দিকে আকৃষ্ট হবে না, চেহারা আকৃষ্ট হবে না, লোকজন আমার কথা শুনবে না, যদি এই উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদখালাহুল্লাহু না, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করেন। তাই আমাদের সকলকে অবশ্য অবশ্যই নিয়ত খালিস করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। ইলম অর্জন করবেন সাথে সাথে ইলম প্রচার করবেন, এক্ষেত্রে আগে হাদিস শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া দিয়েছেন। এখানে তিনি আরেকটি হাদিস পেশ করেছেন, যে হাদিসটি আরো কয়েকবার আপনারা শুনেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, মানুষ মারা যাওয়ার পরে, মুমিন মারা যাওয়ার পর তার আমল আর নেক আমল থেকে, নেকি থেকে যা তার সাথে থাকে, যাই থাকে, তা হচ্ছে ইলম, যে ইলম সে অর্জন করলো আর শিখালো আর প্রচার করলো। ইলম অর্জন করলো আর কি করলো, প্রচার করলো, শিখালো, আমল তো আছেই, ওইটা আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ, তাহলে আপনি এমনি বসে থাকলেন, শুধু আসলেন শুনলেন বললেন না একটু যাবো এখনটা একটু শুনলাম, ঋষি যাওয়া থেকে একটু ওখানে বসা, এই উদ্দেশ্যে আসবেন না, আসবেন শিখবেন, আমল করবেন, শিখাবেন, প্রচার করবেন। আমরা শিখব, শিখাব, আমল করব, প্রচার করব, বাংলাদেশে প্রচার করব, ইন্ডিয়ায় প্রচার করব, কলিকাতায় প্রচার করব, হুগলিতে, মুর্শিদাবাদে, কোন জায়গায় ছাড়ব না, বাংলাদেশে রাজশাহীতে প্রচার করব, নোয়াখালীতে প্রচার করব, চট্টগ্রামে প্রচার করব, সিলেট প্রচার করব, বরিশাল প্রচার করব, ঢাকা প্রচার করব, অর্থাৎ সর্বত্র প্রচার করব ইনশাআল্লাহ। যে যেখানে যাই হক প্রচার করব, হক বলে বলে বেড়াব। আমরা চেষ্টা করব কোন মানুষ যেন না হক পথ থেকে দূরে না থাকে, প্রত্যেকটা মুসলমান যেন হক জেনে সঠিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে যায়। এই জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। দেখুন, প্রচার করলে ফায়দা কতটুকু। আবু মাসউদ আল বদরি বলেন রাদিয়াল্লাহু আনহু, যখন বদরি বলা হয়েছে তাহলে বোঝা গেল তিনি বদরি সাহাবী। বদরি যখন বলা হয়েছে বেশ স্পষ্ট তিনি বদরি সাহাবী। কি বলছেন? আন্না রাজুলান اتى النبي صلى الله عليه وسلم يستحمل فقال انه قد ابدع بي। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তার কাছে সওয়ারি চাইলেন, যানবাহন বিশেষ স্পষ্ট যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন জিহাদে অংশগ্রহণ করার উদ্দেশ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা যানবাহন দিয়ে দিন, উট দিন না ঘোড়া দিন না গাধা দিন, আমি যাব আল্লাহর পথে জিহাদে। তিনি বললেন ফাজকুদিয়াবি, অর্থাৎ আমার যানবাহনটি যেতে পারবে না, আটকা পড়েছে, কাদকুদিয়াবি অসুস্থ হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, ও যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইক্তি মুলা ফুলান ফাআতাহু ফাহামালাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন উমুকের কাছে যাও। তখন ওই ব্যক্তি উমুকের কাছে গেল, তখন ওই ব্যক্তি যার কাছে তিনি গেলেন ওই ব্যক্তি তাকে যানবাহনের ব্যবস্থা করে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিছলু আজরি ফাইলিহি আও ক্বালা আমিলিহি। যদি কোনো ব্যক্তি কল্যাণের পথ দেখায় তাহলে এই কল্যাণের পথ দেখে যারা আমল করবে তাদের সমান সওয়াব রব্বুল আলামিন যে পথ দেখালো তাকে দান করবে। কথা বুঝেছেন? তাহলে আমরা কেন কৃপণ হব? আমরা কেউ যেন কৃপণ না হই। আমরা হক জেনেছি, হক প্রচার করব, এলিম জানবো আর প্রচার করব, মানুষকে বুঝাবো, যে যে স্থানে আছি নিজেদের সাথীদেরকে নিয়ে আসার চেষ্টা করব। এক ঘন্টা যদি দর্শে বসে কতটুকু ফায়দা হবে, এক তো আপনারা আলোচনা শুনেছেন বা শুনছেন, এর পূর্বে আরো কয়েকটি দর্শ হল। যদি মানুষ আসে একটা মাসআলা জানতে পারে, যদি মানুষ আসে একটা সূরা শিখতে পারে, যদি মানুষ আসে একটা দোয়া শিখতে পারে, যদি মানুষ আসে কোন একটা বিতর্কিত বিষয় সম্পর্কে সে ওয়াকিফ হাল হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক আপনি যে তাকে নিয়ে এসেছেন ওই ব্যক্তি এসে এই দরসগাহে এসে যতটুকু সওয়াব লাভ করতে পারলো বা লাভ করলো তার সমান সওয়াব এক্সট্রা রব্বুল আলামিন আপনাকে দান করবে। এবারে যারা এখানে শিখায় কত কত সওয়াব হচ্ছে, আপনি হয়তো মনে করেন আমি কোরআন কেন পড়বো, আলহামদুলিল্লাহ পড়াবো, আমি বড় আলিম, অনেকে আছে এরকম করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দিন। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শিখে আর শিখালো। তাহলে যে কোরআন শিখালো, যিনি বুখারী পড়ান তার থেকে তার মর্যাদা বেশি, এটা কার প্রমাণ? কিন্তু এই প্রমাণ মোতাবেক সবার স্তর সমান না, অন্যদিক দিয়ে হয়তো তার ইজ্জত বেশি, কিন্তু এইদিকে নবীর ফরমান মোতাবেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। তাই আপনারা কুরআন শিখেন আর অপরকে শিখান, ফায়দা হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আপনি এবারে ইলম প্রচার করবেন, আপনি জানতে পারলেন, কিন্তু আপনি কি করলেন, বললেন না আমি বলবো না, যদি বলি তাহলে সমাজ আমাকে তাড়িয়ে দিবে, যদি বলি তাহলে আমার ইজ্জত থাকবে না, যদি বলি আমাকে লোকজন বলবে সেও তো ওইরকম হয়ে গেছে রে, আমি যদি বলি তাহলে আমাকে লোকজন বলবে ও হাবি, আর নয় আহলে হাদিস, আর নয় এই আর নয় সেই, আর নয় সলাফি, আর নয় সৌদিতে গিয়ে এরকম গড়বড় হয়ে গেছে, বলবে না? তাই আপনি কি করেন? হক বললেন, গোপন রাখা ভালো, এটা হিকমত। এটা কি হিকমত? হ্যাঁ, হিকমত হবে প্রচার করা। যদি আপনি বলেন এটা হিকমত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় যখন আয়াত নাযিল হল, ফাসদা বিমা তুমা ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেসব করতে নির্দেশ দেওয়া হয়েছে তা জোরালোভাবে আপনি প্রচার করুন, ইসদা। তখন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। ওই সময় কি হিকমত ছিল? অর্থাৎ হিকমত ছিল, কিন্তু হিকমত হচ্ছে যেখানে যে কাজ করা ওইটা হচ্ছে, এর নাম হচ্ছে হিকমত। হিকমত কাকে বলে? যে কানে যেখানে যে কাজ করা উচিত সেখানে ওই কাজ করার নাম হচ্ছে হিকমত। কিন্তু আপনি মনে করছেন যদি হক গোপন করে রাখি তাহলে হচ্ছে হিকমত, আমার ইজ্জত বাড়বে, এটা কি ইজ্জত? দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এজন্য হাফিজ আল মুনজিরি রহিমাহুল্লাহ এখানে চ্যাপ্টার অধ্যায় রেখেছেন শিরোনাম আত-তারহীমু মিন কাতমিল ইলম, ইলম গোপন রাখা থেকে বা ইলম গোপন রাখার ব্যাপারে ভীতি প্রদর্শন। তারপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من سئل عن علم فكتمه الجم يوم القيامه بلجام من نار, যদি কাউকে কোন ইলম সম্পর্কে প্রশ্ন করা হয় আর সে তা গোপন রাখে তাহলে কাল কিয়ামতের দিন তার নাকের ডগায় আগুনের লাগাম পরানো হবে। শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটি বলেছেন সহীহ। এই হাদিস আবু দাউদ তিরমিজি ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান। তাহলে আপনি গোপন রাখবেন না প্রচার করবেন? অবশ্যই এরকম হতে পারে যেখানে একদম উল্টা মানুষ আস্তে আস্তে খুব বুঝেন কিন্তু সারা জীবন চলে যাচ্ছে, একদিন আপনি আমল করলেন না, হ্যাঁ একদিন আপনি বললেন না, আবার বলছেন না আরে আমি হিকমত অবলম্বন করছি, এটা কিরকম হয়? আল্লাহ এদেরকে হৃদয় দান করবে, এটা হিকমত হচ্ছে না, এটা হচ্ছে কিতমানুল ইলম। ইন্নাল্লাযীনা يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. سورة بقرة ذكر ربنا رب العالمين বলেছেন إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى আমি যেসব বাইনাত স্পষ্ট প্রতা স্পষ্ট প্রমাণ সমূহ আর হিদায়াতের পথগুলি আমি নাযিল করেছি যারা জেনে বুঝে ওগুলো গোপন রাখে এদের উপর আল্লাহ লানত করেন, এবং লানতকারীরাও লানত করে। তবে যারা এতদিন গোপন করেছেন তাদের জন্য পথ আল্লাহ পাক বের করেছেন, আল্লাহ নিজেই বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু, তবে যারা তওবা করে আর নিজের সংশোধন করে আর স্পষ্ট প্রমাণ স্পষ্ট বলে দেয় আল্লাহ তাদের তওবা কবুল করবে। আর আল্লাহ কি? আল্লাহ বলেন আমি হচ্ছি তওবা কবুলকারী আর রহিম দয়াশীল। ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তওয়াবুর রহিম, আল্লাহ এদের তওবা কবুল করবেন আল্লাহ, কারণ আল্লাহ তওবা কবুলকারী। তাই যারা এতদিন হক গোপন রেখেছেন আপনারা এখন থেকে আর হক গোপন করবেন না, হক প্রচার করবেন, বলুন সবাই ইনশাআল্লাহ। আর ভয় পেতে নাই, ভয় করবো একমাত্র রব্বুল আলামিনকে, আর সৃষ্টিকে ভয় নেই, সুন্নত জেনেছেন প্রচার করুন, হক জেনেছেন প্রচার করুন। যদি প্রচার করেন তাহলে আগে যে হাদিস আপনারা শুনেছেন, যারা এই হক জেনে আপনি প্রচার কারণে যারা এই হক জেনে আমল করলো আপনার প্রচারের কারণে, রব্বুল আলামিন তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি হাসান সহীহ। কি বলেছেন? মাযালুল লাযী ইয়াতাআল্লাম সুম্মা লা ইউহাদ্দিছ বি কামাযালিল লাযী ইয়ানকিযুল কানজ সুম্মা লা ইউনফিকু মিনহু। ওই ব্যক্তি যে ইলম অর্জন করল কিন্তু তা প্রচার করল না, সে ওই ব্যক্তির মতো যে ধন উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে, সম্পদ অনেক আছে কিন্তু তা ব্যয় করে না, ওর মতো। আর যে এখানে বুঝাচ্ছেন যে জাকাত দেয় না, তার অবস্থা কি? ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল-ফিদদা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরূপা উপার্জন করে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এবারে যারা যাকাত দেয় না তাদের যে অবস্থা, এই রকম যারা ইলম অর্জন করলো আর ইলম প্রচার করলো না তাদেরও অবস্থা সেরকম। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা ইনশাআল্লাহ ইলম অর্জন করবো আর ইলম প্রচার করবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দাও, আল্লাহ যা জানলাম তা মানার তৌফিক দাও, আল্লাহ প্রচার করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, জালিমদেরকে পকড়াও করো, আয় আল্লাহ বাইতুল মুকদ্দিসকে আজাদ করো, আল্লাহ বাইতুল মুকদ্দিসকে আজাদ করো, আয় আল্লাহ বাইতুল মুকদ্দিসকে আজাদ করো, আল্লাহ বর্মা মুসলমানদের উপর রহম করো, সিরিয়ার মুসলিম মুসলমানদের উপর রহম করো, কাফির কুফফারদের ষড়যন্ত্রকে তুমি ব্যর্থতায় পরিণত করো, আয় আল্লাহ দুনিয়ার মুসলমান কোরআন সুন্নাহ অনুসারী যে যেখানে আছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আয় আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ যারা মসজিদের কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে, মসজিদ কোরআন সুন্নাহ অনুসারীরা মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে, এ পথে আল্লাহ যারা বাধা সৃষ্টি করেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও, আল্লাহকে পকড়াও করো। আল্লাহ তুমি বলেছো ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু, ওরা মসজিদের পথে বাধা দিয়ে তোমার বাণী মোতাবেক ওরা জালিম হয়েছে, আল্লাহ এই জালিমদেরকে হেদায়ত দাও, নাই পকড়াও করো, আল্লাহ এই জালিমদেরকে পকড়াও করো, নাই হেদায়ত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।